নমস্কার সকলকে, আমি সৌরভ। গল্পের শুরুতেই একটা কথা, আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা যারা গল্প শোনেন তারা অনেকেই সাবস্ক্রাইব না করে চলে যান, তাই আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সব রকম নতুন গল্প সংক্রান্ত আপডেট আপনাদের কাছে চট জলদি পৌঁছে যায়। বর্তমানে গল্পাসুরের সমস্ত গল্প শুনতে পাবেন স্পটিফাই অডিও পডকাস্টে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া হলো। চটপট ঘুরে আসুন এবং ফলো করে যুক্ত হয়ে যান আমাদের সাথে। যারা ইন্ট্রো শুনতে আগ্রহী নন তারা কয়েক মিনিট স্কিপ করে মূল গল্পতে চলে যেতে পারেন। কথায় আছে, অতি লোভে তাঁতি নষ্ট, অর্থাৎ মাত্রাতিরিক্ত লোভ লালসা যে কোনো মুহূর্তে একটা মানুষকে শেষ করে দিতে পারে। আপনজনের ক্ষতি করতেও মানুষ পিছুপা হয় না। সম্পত্তির লোভে নিজের মাতাসম ব্যক্তিত্বের পেছনেও ষড়যন্ত্র রচনা করতে পিছুপা হয়নি অতুল। সময়কে পাল্টে দিয়েও শেষ অবধি কি খুনের অপরাধকে বাঁচিয়ে রাখতে পারবে সে? উত্তর খুঁজবেন একজন সত্যিকার গোয়েন্দা এবং সেকেলে আমলের পুলিশি দপ্তরে একজন খ্যাতনামা ব্যক্তিত্ব, দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায়। ফেলুদা ব্যোমকেশ কিরিটি এরও আগে ছিলেন দারোগা প্রিয়নাথ। তিনি তার জীবনের সকল ঘটনাকে লিপিবদ্ধ করে পুস্তক আকারে প্রকাশ করেন দারোগার দপ্তর শিরোনামে। সেই দারোগার দপ্তরেরই শুরুর দিকে একটি ঘটনা যেমন তেমনই অবলম্বনে আমরা আজকের নিবেদনটি রাখছি। মূল গল্পটির ভাবধারা অক্ষুণ্ণ রেখে আমরা যেমনই তেমনই শিরোনামে আপনাদের সামনে তুলে ধরছি আমাদের চ্যানেলে দারোগার প্রথম গল্প। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, প্রিয়নাথ দারোগা রচিত দারোগার দপ্তর থেকে যেমন তেমনই অবলম্বনে যেমনই তেমনই। তখন আমার পুলিশ জীবনের প্রায় 15টা বছর কেটে গেছে। একদিন সকাল 6টার সময় আমি থানায় বসে আছি, এমন সময় আমার কাছে একটা চিঠি এলো। খুলে দেখি বন্দ্যোপাধ্যায় মশাইয়ের চিঠি। ওনার সাথে একসময় আমার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মনে আছে আমি যেদিন প্রথম এই পুলিশ বিভাগে নিযুক্ত হলাম সেই দিনই কাজকর্ম শেখবার জন্য আমাকে ওনার কাছে পাঠানো হয়েছিল। বন্দ্যোপাধ্যায় মশাই ছিলেন একজন পুরনো এবং অভিজ্ঞ পুলিশ কর্মচারী। অনেক অসাধ্য সাধন করেছিলেন তিনি, ফলে শহরে তার বেশ নাম ডাক ছিল, আর কাজকর্মেও তিনি যথেষ্ট যশ লাভ করেছিলেন। পুলিশ বিভাগের কাজ কিভাবে করতে হবে, তদন্তের ক্ষেত্রে কোন পন্থা অবলম্বন করলে ভালো হবে, সাধারণ মানুষের সাথে কেমন ব্যবহার করতে হবে, এই সব উপদেশই আমি তাঁর কাছ থেকে শিখি। যাবতীয় পুলিশি কাজকর্মের বেশিরভাগটাই আমি বন্দ্যোপাধ্যায় মশাইয়ের কাছ থেকে শিখেছিলাম বলে আমি তাকে নিজের গুরু মানি। যতদিন তিনি এই বিভাগে কাজ করতেন ততদিন তিনিও আমাকে শিষ্য বলেই বিশেষ স্নেহ করতেন, এবং যখন যেখানে যে অনুসন্ধানে তিনি নিযুক্ত হতেন দূরে থাকলেও আমার সাহায্য নেওয়ার জন্য তিনি আমাকে ডেকেই নিতেন। কোনো অনুসন্ধানে আমি একা নিযুক্ত হলে যদি তার ভিতরে ঘটনাচক্রের কোনো গোলযোগ দেখা দিত তাহলে তার সাথেই পরামর্শ করতাম। এখন তিনি আর পুলিশ বিভাগে নেই, বহুদিন হল পেনশন নিয়ে নিজের দেশের বাড়িতে ফিরে গেছেন এবং জীবনের বাকি সময়টুকু সেখানে বসেই সুখে অতিবাহিত করছেন। সুতরাং বর্তমানে পরামর্শের প্রয়োজন হলে হঠাৎ করে তার সাহায্য পাওয়ার কোনো আশা ছিল না। এমন একটি সময়ে হঠাৎ তার চিঠিকে আমি কিছুটা অবাক হয়েই পড়তে শুরু করলাম। তাতে লেখা ছিল, একটি ভয়ানক মোকদ্দমার অনুসন্ধান করবার জন্য আমি নিযুক্ত হয়েছি। মোকদ্দমার অবস্থা যেমন দেখছি তাতে অনুসন্ধান শেষ করা একজনের কাজ নয়। আশা করি চিঠি পাওয়া মাত্র তার সঙ্গে তুমি এখানে চলে আসবে এবং আমাকে সাহায্য করতে তৎপর হবে। আমি ঘটনাস্থলেই তোমার জন্য অপেক্ষা করব। আমার যে লোক তোমার কাছে চিঠি নিয়ে গেছে সে সেই স্থান চেনে, সে অনায়াসেই তোমাকে ঘটনাস্থল দেখিয়ে দিতে পারবে। একে সরকারি কাজ, তার উপর গুরুর আদেশ, সুতরাং কাল বিলম্ব না করে আমি সেই ব্যক্তির সঙ্গে থানা থেকে বেরিয়ে পড়লাম। পথে একটি গাড়ি ভাড়া করে যত শীঘ্র সম্ভব ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হলাম। ঘটনাস্থলটি যে কোথায় তা আমি স্পষ্ট করে বলবো না, শুধু এটুকুই বলতে পারি যে স্থানটি বিটন স্ট্রিট থেকে খুব বেশি দূরে নয়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখলাম বন্দ্যোপাধ্যায় মশাই আমার আগেই সেখানে উপস্থিত হয়েছেন। তিনি আমাকে দেখা মাত্রই বললেন, এসে গেছো, বাহ ভালোই হয়েছে, আগে তাও ওই বাড়িটার অবস্থা সচক্ষে দেখে এসো, তারপর যা কিছু আমি জানতে পেরেছি তা সব তোমাকে বলবো। এই বলে তিনি সামনের একটি বাড়ি আমাকে দেখিয়ে দিলেন। কলকাতা শহরের মধ্যে হলেও পল্লীগ্রামের অধিকাংশ বাড়ি যেরকম দেখতে হয়, এটিও তেমন ধরনের একটি পাকা বা ইটের তৈরি একতলা বাড়ি। সেই বাড়ির ভেতর একখানেই মাত্র ঘর, তবে ঘরটি বেশ বড় এবং খোলামেলা। ঘরের সামনে একটি বারান্দা বা দরদালান আছে। বাড়ির চারপাশে কিছুটা করে ফাঁকা জমি আছে এবং তার চারপাশে ইটের পাঁচিল দিয়ে ঘেরা। ঘরটির দক্ষিণ দিকের দেওয়ালে একটি দরজা আছে এবং সেই দরজার দুপাশে দুটি জানলা। পশ্চিম দিকে শুধু একটিমাত্র দরজা ছাড়া আর কিছুই নেই। এছাড়া উত্তরের দেওয়ালে তিনটি এবং পূর্বে একটি জানালা আছে। ওই দুই দিকে কোনো দরজা নেই। সব জানলাগুলোই বেশ বড়, এমনকি সেগুলি প্রায় দরজার সমান বললেও ভুল হয় না। দেখলাম জানালাগুলিতে মোটা মোটা লোহার গরাদ লাগানো। ঘরের ভেতর প্রবেশ করে দেখলাম তার দুপাশে অর্থাৎ ঘরের পূর্ব এবং পশ্চিম দিকে দুইখানি পালঙ্ক, একটি বহু পুরনো এবং তার উপর পাতা বিছানাপত্র নিতান্তই অপরিষ্কার। অপরটি তেমন জীর্ণ নয় এবং তার উপরে যে বিছানা পাতা রয়েছে তা পরিষ্কার পরিচ্ছন্ন। দুটি পালঙ্কের মধ্যস্থলে যে অংশ রয়েছে তার উত্তর দিকে কয়েকটি কাঠের আলমারি, সিন্দুক এবং বাক্স সারি সারি দিয়ে সাজানো আছে। সেই সকল আলমারি প্রভৃতির পূর্ব দিকে অর্থাৎ পুরনো পালঙ্কটির কাছে এসে দেখলাম একটা লোহার সিন্দুক আছে। আরও দেখলাম কাঠের আলমারি প্রভৃতি সমস্তই ভগ্ন অবস্থায় রয়েছে এবং তার মধ্যেকার প্রায় সমস্ত জিনিসপত্রই সেই ঘরের ভিতরে ছড়ানো। লোহার সিন্দুকটি ভাঙা নয় বটে, তবে খোলা, অথচ তার চাবি সেখানে দেখতে পাওয়া গেল না। কিন্তু সিন্দুকের মধ্যে যে সমস্ত জিনিসপত্র ছিল তার অধিকাংশই মেঝের উপর পড়ে গড়াগড়ি যাচ্ছিল। সিন্ধুকের মধ্যেকার কাপড় কিছু ভিতরে আর কিছু বাইরে পড়েছিল। সেই কাপড়ের রাশির উপর একটি দেওয়াল ঘড়ি, অর্থাৎ যাকে বলে কিনা ক্লক ঘড়ি, সেটা পড়েছিল। ক্লকটি দেখে মনে হয় সেটি বেশি পুরনো নয়, বার্নিশ তার এখনও নষ্ট হয়ে যায়নি, কিন্তু সেটি চলছিল না, বন্ধ হয়ে গিয়েছিল। দেখে মনে হলো চলতে চলতে হঠাৎ পড়ে যাওয়ায় বন্ধ হয়ে গিয়েছে। জানালাগুলি ভালো করে পরীক্ষা করে দেখলাম, কিন্তু তার ভেতর দিয়ে লোক যাতায়াতের কোনো রকম চিহ্ন দেখতে পেলাম না। পশ্চিম দিকের দরজাটির আগলটি অস্ত্ররূপে ব্যবহার করার জন্য খোলা হয়েছে বলে মনে হলো, কিন্তু সামনের দরজার কোনো থানে সেরকম কোনো চিহ্ন চোখে পড়ল না। যখন আমি ঘরের ভিতর প্রবেশ করি, সেই সময় ঘরের সামনের দালানের উপর একজন প্রহরী ছিল। ঘরের অবস্থা দেখে আমি যখন বের হলাম, তখন সেই প্রহরী আমার সামনে এসে আমার হাতে দুটি নতুন সাদা রুমাল এবং একটি ছোট শিশি দিয়ে বলল, এই তিনটে জিনিস এই ঘরের মধ্যে থেকেই পাওয়া গিয়েছিল, সেগুলো আমার জিম্মাতেই ছিল। সে আরও বলল যে এই শিশিটা আর একটা রুমাল ছিল ওই পরিষ্কার বিছানাটার ওপর, আর অন্য আর একটা রুমাল ওই নোংরা বিছানাটার ওপর পড়েছিল। সে দুটি হাতে নিয়ে ভালো করে দেখলাম, দুটি রুমালই সম্পূর্ণ নতুন, কোথাও কোনো দাগ নেই, কিন্তু তা থেকে এখনও একটা বিকট দুর্গন্ধ বার হচ্ছে। সেই গন্ধ আমার নাকে প্রবেশ করা মাত্র আমার যেন মাথাটা ঘুরে গেল। আমি তখন সেটা প্রহরীর হাতে দিয়ে সেগুলোকে দূরে রেখে দিতে বললাম, সে তাই করল। এবারে শিশিটা ভালো করে পরীক্ষা করে দেখলাম, তার ভেতর এখনও এক প্রকার তরল পদার্থের অতি সামান্য অবশিষ্টাংশ রয়েছে। ছাপার অক্ষরে তার গায়ে ইংরেজিতে লেখা ক্লোরোফর্ম, কিন্তু সেটা যে কোন ডাক্তারখানা থেকে আনা হয়েছে বা কাকে বিক্রি করা হয়েছে সে সমস্ত কিছুই বুঝতে পারলাম না। শিশিটি না খুলে সেটি যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই সেই প্রহরীর হাতে দিয়ে আমি ঘরের বাইরে আসলাম। শেষে বাড়ির চতুর্দিকে একবার ভালো করে ঘুরে দেখলাম, কিন্তু কোথাও সন্দেহজনক কোনো বস্তুই দেখতে পেলাম না। বিশেষ মনোযোগ সহকারে সেই বাড়ির চতুর্দিকে যে ইঁটের পাঁচিল ছিল তার উপরিভাগ এবং তার সমস্তটাই ক্রমে ক্রমে পরীক্ষা করলাম। তবে কোনো লোকের পদচিহ্ন বা অনুসন্ধানের প্রয়োজনীয় কোনো কিছুই চোখে পড়ল না। বাড়ির প্রাঙ্গণের কোনো স্থানই ভালো করে দেখতে বাকি রাখলাম না, তবুও কোনো ফল পেলাম না। এমন কোনো বিষয় আবিষ্কার করতে পারলাম না যেটা এই অনুসন্ধানে কাজে আসে। যাই হোক, এইভাবে সব কিছু দেখে শুনে গিয়ে বন্দ্যোপাধ্যায় মশাইয়ের কাছে গিয়ে বসলাম। বাড়ির ভিতরে যে প্রাঙ্গণ ছিল তারই এক জায়গায় বন্দ্যোপাধ্যায় মশাই বসেছিলেন। সেখানে আরও কয়েকজন ইংরেজ এবং দেশীয় কর্মচারী উপস্থিত ছিলেন। বন্দ্যোপাধ্যায় মশাই আমাকে তার কাছে বসতে বললেন। আমি সেখানে বসলে তিনি বলতে শুরু করলেন, আজ ভোরবেলা 5টার সময় আমি খবর পাই যে এই বাড়ির একটি স্ত্রীলোক এবং একটি পুরুষ অচৈতন্য অবস্থায় তাদের ঘরের মধ্যে পড়ে রয়েছে, আর তাদের ঘরের সিন্ধুক বাক্স প্রভৃতি প্রায় সমস্ত কিছু ভাঙা অবস্থায় পড়ে আছে। এই খবর পেয়ে আমি আর দেরি করতে পারলাম না, যত তাড়াতাড়ি সম্ভব ঘটনাস্থলে উপস্থিত হয়ে গেল। দেখলাম বাড়ির সদর দরজা খোলা, ঘরের দরজাও খোলা ছিল, আর জিনিসপত্র এখন যে অবস্থায় দেখলে সেই অবস্থাতেই ছিল। ঘরের ভেতর যে দুটো খাট দেখতে পেলে তার একটিতে একজন বৃদ্ধা স্ত্রীলোক এবং অপরটিতে একজন বছর 18 যুবক অজ্ঞান হয়ে পড়েছিল। যুবকের কাছে ক্লোরোফর্মের একটি শিশি পেলাম, আরও দেখলাম দুজনের মাথার কাছে দুটো সাদা রুমাল রয়েছে, বুঝলাম তাতেও ক্লোরোফর্ম লেগে আছে। এই অবস্থা দেখে আর দেরি না করে ওদের আগে মেডিকেল কলেজে পাঠিয়ে দিলাম। দুজনেই এখনও জীবিত এবং সেখানে তাদের চিকিৎসা চলছে, কিন্তু এখনও কারোর জ্ঞান আসেনি, সুতরাং তাদের কাছ থেকে এখনই কোনো কথা জানবার উপায় নেই। ওদের হাসপাতালে পাঠিয়ে তারপর অনুসন্ধান করতে গিয়ে জানতে পারলাম যে ওদের একটি পরিচারিকা আছে, তার আসল নাম যাই হোক না কেন হরর মা বলেই সবাই তাকে চেনে। সেই বাড়িতে থাকে না, তার আলাদা বাসা আছে, সকাল বিকেল দুবেলা এসে ঘরের কাজ করে দিয়ে সে চলে যায়। কাল সন্ধ্যের পর যখন সে কাজ শেষ করে ফিরছিল তখন বৃদ্ধা মহিলা কি নাকি ঘরের সামনের ওই দালানটিতে বসেছিলেন, যুবকটি সে সময় বাড়িতে ছিল না। আজ ভোরে যখন সে কাজ করতে আসে তখন প্রথমেই দেখতে পায় যে বাড়ির সদর দরজা হাট করে খোলা, এরপর ঘরের দরজাগুলোও খোলা, জিনিসপত্রের এমন অবস্থা এবং বৃদ্ধা ও যুবকটি অজ্ঞান অবস্থায় ওভাবে নিজের নিজের বিছানায় ওপর পড়ে থাকতে দেখে সে হাঁক ডাক শুরু করে। সেই শুনেই দু একজন করে পাড়ার অনেকেই এসে উপস্থিত হয়, তারপর তাদের উপদেশ শুনেই থানায় গিয়ে সেই খবর দেয়। খবর পাওয়া মাত্র আমি এখানে আসি এবং স্বচক্ষে যা দেখি তা তোমাকে আগেই বলেছি। হরর মা এবং অন্য লোকেদের জিজ্ঞাসাবাদ করে আরও জানতে পারলাম যে এই বৃদ্ধার নাম ভব, উনি গোপাল ঘোষের বিধবা স্ত্রী। গোপাল ঘোষ এখানকার একজন পুরনো অধিবাসী ছিলেন, হাট খোলায় তার একটা ভুসিমালের দোকান ছিল। যতদিন তিনি জীবিত ছিলেন সেই দোকানের আয় থেকে স্বচ্ছন্দে ওনারা দিন যাপন করেছেন, পরিবারে স্ত্রী ছাড়া আর কেউই তার ছিল না। এমনও শোনা যায় যে তিনি তার মৃত্যুকালে ভবর পরিধেয় অলঙ্কার প্রভৃতি ছাড়াও নগদ অর্থ বেশ কিছু রেখে গিয়েছিলেন। তার মৃত্যুর পর সেই ভুসিমালের দোকানও উঠে যায়, কিন্তু সেই সঞ্চিত অর্থ থেকেই ভব এতদিন দিন যাপন করত। হিন্দু বিধবাকে কত আচার ব্রতই না পালন করতে হয়, ফলে সেই সঞ্চিত অর্থে জীবন যাপন করতে তার তেমন কষ্ট হতো না। এছাড়া আমার মনে হয় তার সোনা ও রূপোর যা গয়নাগাটি ছিল সেসবও বন্ধক রেখে তার সুদ হিসেবে তিনি যে অর্থ পেতেন তার কিছুটা দিয়েই বর্তমানে সংসার খরচ চালাতেন, বাকিটা মাসে মাসে একটু একটু করে জমা হতো। বৃদ্ধার বয়স এখন মনে হয় 55 বছরের মতো হবে, আর সাথে যে যুবকটি ছিল তার বয়সও 18 বছরের কম হবে না। ছেলেটির নাম রসিকলাল ঘোষ। সে যে কার ছেলে এরা কেউই তা ঠিক করে বলতে পারেনি। বৃদ্ধা নিশ্চয়ই সব বলতে পারতেন, কিন্তু এ মুহূর্তে তো সে উপায় নেই। রসিকলালের সঠিক পরিচয় না জানলেও পাড়ার কেউই কিন্তু তার সম্বন্ধে কোনো খারাপ কথা বলেন, বরং সকলেই বলেছেন রসিক যথেষ্ট ভালো ছেলে, তার স্বভাব চরিত্র বেশ ভালো। প্রায় 10 বছর আগে যখন রসিকের বয়স মাত্র 8, তখন থেকেই সে এখানে থাকে। এই বৃদ্ধাই তাকে লালন পালন করে এত বড় করলেন। তাকে লেখাপড়া শেখাবার জন্য বৃদ্ধা অনেক চেষ্টা করেছেন, কিন্তু সে লেখাপড়াটা ভালো করে শিখে উঠতে পারেনি। বৃদ্ধার আর কেউ নেই, তিনি রসিককে প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন, একদণ্ডের জন্য তাকে চোখের আড়াল করতে চান না। তার ইচ্ছা যতদিন তিনি বাঁচবেন এইভাবেই তাকে তার দেখাশোনা করবেন, আর মৃত্যুকালে তার যা কিছু আছে সব রসিকের হাতেই দিয়ে যাবেন। মাতার ছেলেকে যেমনভাবে দেখেন, বৃদ্ধাও তেমনি স্নেহের চোখে রসিককে দেখেন। রসিকের খাওয়া না হলে তার খাওয়া হয় না, রসিক না ঘুমোলে বৃদ্ধার ঘুম আসে না। যদি রসিক কোনোদিন অসুস্থ হয় তাহলে বৃদ্ধাও যে কতটা কষ্ট পান তা যিনি দেখেছেন তিনিই বুঝতে পারবেন। কিন্তু রসিক কি বৃদ্ধারই ছেলে নাকি নয় তা ঠিক করে কেউই জানে না। সম্প্রতি নাকি রসিকের বিয়ে দেওয়ার জন্য বৃদ্ধা খুবই ব্যস্ত হয়ে পড়েছিলেন। একটি সুপাত্রীর অনুসন্ধানের জন্য তিনি যে কত লোকের কাছে তোষামত করেছিলেন তার বলার নয়। যে দুজন হাসপাতালে পড়ে আছেন তাদের তো এখনও জ্ঞান ফেরেনি। এই দুজন ছাড়া বাড়িতে আর কেউ থাকেও না। অপর লোকের মধ্যে একই হরর মা, সে সারাদিন তো আর এ বাড়িতে থাকে না, তবুও সে অনেকদিন ধরেই এ বাড়ির কাজ করছে, আর তার চরিত্রের কোনো দোষ আছে এমন কথাও এখনো পর্যন্ত কেউ বলেনি। এদিকে ঘরের অবস্থা দেখে তো মনে হচ্ছে বৃদ্ধার যেটুকু যা ছিল তা সবই চুরি গেছে, কিন্তু তার কি ছিল, তার মধ্যে কি আছে এবং কোন কোন জিনিস চুরি হয়েছে তা যতক্ষণ না বৃদ্ধার জ্ঞান আসে ততক্ষণ বোঝা যাবে না। কিন্তু তারা এভাবে ওষুধ প্রয়োগ করেছে, তাদের উদ্দেশ্য যে চুরি সে বিষয়ে কোনো সন্দেহই নেই। বন্দ্যোপাধ্যায় মশাইয়ের কথা শুনে আমি কিছুক্ষণ স্থির হয়ে সেখানে বসে ভাবলাম। তারপর তাকে বললাম, বৃদ্ধার ঘর থেকে যে অনেক টাকার জিনিসই চুরি হয়েছে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এই ভয়ানক কাজটা কে করতে পারে? বৃদ্ধা এখনও অচৈতন্য অবস্থায় হাসপাতালে পড়তে, সেটা তো দেখতেই পাচ্ছি, আর এও বুঝতে পারছি যে তিনি ছাড়া চুরি যাওয়া জিনিসপত্রের তালিকা আর কেউ দিতে পারবে না। কিন্তু আপনি যখন প্রথম এখানে এলেন তখন যদি তাকে মৃত অবস্থায় পেতেন, বা ঈশ্বর না করুন এখনও যদি এমন অচৈতন্য অবস্থায় তিনি ইহলোক ত্যাগ করেন, তাহলে কি আমাদের অনুসন্ধান বন্ধ করতে হবে নাকি? আমার কথা শুনে বন্দ্যোপাধ্যায় মশাই বললেন, অনুসন্ধান বন্ধ হতে পারে না। তুমি যা বলছো তা যথার্থ। বৃদ্ধা মারা গেছে এমন ভেবেই আমাদের এখন অনুসন্ধান করতে হবে। দেখো দেখি হরর মা পাড়া প্রতিবেশী প্রভৃতি লোকজনের কাছ থেকে বৃদ্ধার অপহৃত জিনিসপত্রের একটা তালিকা প্রস্তুত করতে পারো কিনা। বন্দ্যোপাধ্যায় মশাইয়ের কথা শুনে সেখানে অপর যে সমস্ত কর্মচারী ছিলেন তাদের মধ্যে একজন ইংরেজ কর্মচারী বললেন, কি কি জিনিস চুরি হয়েছে তার লিস্ট অবশ্যই করতে হবে, বাট চোর কি করে বাড়ির মধ্যে এন্টার করলো, কেমন করে ঘরের ভেতর ঢুকলো, আর কোন সময় এই ডেঞ্জারাস ইনসিডেন্টটা ঘটিয়ে পালিয়ে গেল, আই থিঙ্ক সে ব্যাপারেও আমাদের ভাবনা চিন্তা করা উচিত। বর্তমান অবস্থা দেখেই যতটুকু সম্ভব অনুমান করতে হবে, তা আপনার বিবেচনায় কি মনে হয় চোর কীভাবে বাড়ির মধ্যে প্রবেশ করলো? মেইন গেটের অবস্থা দেখে তো তেমন কিছুই বুঝতে পারা যাচ্ছে না, যাতে মনে করা যেতে পারে যে সে দরজা ব্রেক করে বা বাইরে থেকে কোনোভাবে দরজা ওপেন করে বাড়ির ভেতর এন্টার করেছে। আই থিঙ্ক হি জাম্পড ওভার দ্য ওয়াল। সমস্ত পাঁচিল আমি ভালোভাবে দেখেছি, কিন্তু সেখানে এমন কোনো চিহ্ন পাইনি যাতে অনুমান করা যেতে পারে যে অপহরণকারী সেইখান দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করেছে। এমনও তো হতে পারে যে বাইরে থেকে দরজা ভেঙে বা খুলে অথবা পাঁচিল টপকে কেউ ভেতরে ঢুকে আসেনি, কোনো ব্যক্তি হয়তো ভেতর থেকেই দরজা খুলে দিয়েছে। আবার এমনও হতে পারে যে সময়ে প্রতিদিন সদর দরজা বন্ধ হয় তা লক্ষ্য করে আগে থেকেই কেউ হয়তো বাড়ির ভেতর কোনো না কোনো স্থানে লুকিয়েছিল, অথবা ভুলবশত সদর দরজা সেদিন বন্ধই করা হয়নি। এর মধ্যে ঠিক কী ঘটেছিল সে সম্বন্ধে আমরা এখনই স্থির সিদ্ধান্তে উপনীত হতে পারছি না, কিন্তু কত রাতে এই ঘটনা ঘটেছে বলে মনে হয়? আই থিঙ্ক রাত 12টা-1টার মধ্যে। কিন্তু আমি মনে করি ভোর 4টে থেকে 5টার মধ্যে এই সমস্ত ঘটেছে। রাত 10:30টার সময় এই ঘটনা ঘটেছে, কিন্তু আপনারা এমন ভিন্ন ভিন্ন সময়ের অনুমান কিভাবে করছেন? আমার গেস করবার বিশেষ কোনো কারণ নেই, তবে এদেশের মানুষদের হ্যাবিট দেখে আমি এই পর্যন্ত যতটা বুঝেছি তাতে আমার বিশ্বাস এমন ঘটনা 12টা-1টার সময় হওয়ারই পসিবিলিটি বেশি, কারণ এদেশের লোকেদের ডিনার শেষ করে ঘুমোতে ঘুমোতে প্রায় 10টা-11টা বেজে যায়, তারপর প্রথমে যেমনভাবে ঘুম আসে তেমন ডিপ স্লিপ শেষ রাতে আর থাকে না, তখন খুবই সামান্য শব্দে শেষ রাতের ঘুম ভেঙে যায়, কিন্তু প্রথম রাতের ঘুম সহজে ভাঙে না, সে সময় সকলে প্রায় আনকনশিয়াস হয়ে থাকে। চোরের পক্ষে সেই সময়টাই সুবিধাজনক। এখনো পর্যন্ত আমি যতগুলো চুরি ইনভেস্টিগেশন করেছি বেশিরভাগ জায়গাতেই আমি দেখেছি যে চোরেরা এই সময়টাকেই বেশি পছন্দ করে। আপনি যে অনুমান করছেন তা যুক্তিসঙ্গত বটে। বর্তমান স্থানে যদি আমি উপস্থিত না থাকতাম বা খুঁটিনাটি ভালো করে না দেখতাম তাহলে নিশ্চয়ই আপনার মতটি মেনে নিতাম, তবে এই ঘটনা 4টে বা 5টার সময় হয়েছে এমন কথা আমি কখনোই বলতাম না। এমন কি ক্লু আপনি পেয়েছেন যে একেবারে শিওর হয়ে বলছেন রাত 10:30 এই ঘটনাটি ঘটেছে? মিনিটের পর যে কত সেকেন্ড হয়েছিল তাও বোধহয় আপনি বলতে পারবেন। কেন পারবো না, সেটাও বোধহয় পারবো। আপনার মতো স্থূল দৃষ্টিতে অনুসন্ধান করলে একথা বলা সহজ নয় বলেই স্বীকার করি, কিন্তু যদি আপনার সূক্ষ্ম দৃষ্টি থাকত, ঘরের সমস্ত অবস্থা দেখে যদি আপনি ভালোভাবে ভাবনা চিন্তা করতেন তাহলে আপনাকে নিশ্চয়ই আমার মতেই মত দিতে হতো। মিস্টার ব্যানার্জি, আপনি এত রাগ করছেন কেন? তার থেকে আমাকে ভালো করে বুঝিয়ে দিন, বুঝতে পারলে আমি কোনো কথাই বলবো না, চুপ করে আপনার কথাই মেনে নেব। তখন বন্দ্যোপাধ্যায় মশাই আমাকে লক্ষ্য করে বললেন, কি হে প্রিয়নাথ, তুমি তো অনেকক্ষণ ধরে ঘরে সব কিছু ভালোভাবে দেখে এলে, তবে তুমি কিভাবে বলছো যে 4টে থেকে 5টার মধ্যে এ ঘটনা ঘটেছে? আপনি যা বলছেন সেটা কেন বলছেন আমি সেটা ভালোভাবেই বুঝতে পারছি, কিন্তু একই জিনিস তো ভিন্ন ভিন্ন প্রকৃতির মানুষ ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করে, তাই না? আপনি ওনাকে যা বলতে চান তা বলতে পারেন, আপনার কথা শুনে আমার যদি মতের পরিবর্তন হয় তো ভালোই, না হলে আমার অনুমানের কারণ আমি সবার শেষে আপনাকে বলব। বন্দ্যোপাধ্যায় মশাই ইংরেজ কর্মচারীটিকে উদ্দেশ্য করে বললেন, আপনি ঘরের ভেতরের অবস্থা ভালোভাবে দেখেছেন তো? দেখেছি। ঘরের ভেতরে একটি ক্লক ঘড়ি আছে দেখেছেন? কতগুলো কাপড়ের ওপর সেটা পড়ে আছে। সেই ঘড়ি দেখে আপনার কি অনুমান হয়, সেটা কি খুবই পুরনো? খুব পুরনো নয় ঠিকই, তবে একেবারে নিউ সেটাও মনে হয় না। যে অবস্থায় এখন ঘড়িটি পড়ে আছে তাতে সেটি কি চলছে বলে আপনার মনে হয়? না, ক্লকটি বন্ধ হয়ে আছে। দেখুন, আমার মনে হয় সেখানকার কোনো বাক্স বা সিন্দুকের ওপর এই ঘড়িটি রাখা ছিল। দস্যুরা অসাবধানতা বশত বাক্স প্যাট্রা প্রভৃতি খোলার সময় ঘড়িটি পড়ে গেছে এবং যে অবস্থায় পড়েছে তখনই সেটি বন্ধ হয়ে গেছে। কি বলেন, এ কথা কি আপনি স্বীকার করেন না? আমি আপনার এ কথায় এগ্রি করছি, আমারও মনে হয় ক্লকটা পড়ে গিয়ে স্টপ হয়ে গেছে। যদি আমার কথা আপনার মতের সাথে মিলে যায় তাহলে এখনই সেখানে একবার গিয়ে দেখে আসুন ঠিক কটা বেজেছে যে ঘড়ি বন্ধ হয়ে পড়ে আছে। যে সময় সেটি পড়ে গেছে সেই সময়েই যে সেটা বন্ধ হয়েছে তাতে তো আর বিন্দুমাত্র সন্দেহ নেই, আর যে সময় সেটি পড়ে গেছে সেই সময়েই যে দস্যুরা ঘরের মধ্যে প্রবেশ করেছিল তাতেও আর কোনো সংশয় থাকা উচিত নয়। আমি যখন প্রথম ঘরে প্রবেশ করি তখনই ঘড়িটাকে এমন অবস্থায় দেখি, সেখানে আমি ওটাকে সোজা করে বসাই এবং চালিয়ে দেখি। প্রায় এক মিনিট সেই ঘড়িটি চললে তারপর যেমন অবস্থায় সেটি পড়েছিল আমি পুনরায় সেটিকে সেই অবস্থায় দেখিয়ে দিই। এখন ঘড়িটি দেখলেই আপনি বুঝতে পারবেন যে 10টা বেজে প্রায় 31 মিনিট হয়ে সেটি বন্ধ হয়ে আছে। এখন আপনি বুঝতে পারলেন তো আমি কীভাবে অনুমান করলাম রাত 10:30টার সময় এই ঘটনা ঘটেছে? Yes, I got it. আমি বুঝতে পেরেছি যে আমার ভুল হয়েছিল, আরও বুঝেছি যে আপনি ঠিক গেস করতে পেরেছেন। আর আপনি এত ইন্টেলিজেন্ট বলেই তো চারিদিকে আপনার এত নাম। বন্দ্যোপাধ্যায় মশাইয়ের কথা শুনে আমি কোনো কথাই বললাম না, চুপ করে সেখানে বসে রইলাম। আমার এমন অবস্থা দেখে তিনি বললেন, তুমি এ সম্পর্কে কোনো কথা বলছো না কেন? আমার অনুমান কি সঠিক বলে মনে হচ্ছে না তোমার? ক্ষমা করবেন স্যার, কিন্তু আমি আপনার মত মানতে পারছি না। যে সমস্ত সিন্দুক এবং বাক্স ভাঙা অবস্থায় এখনও ঘরের মধ্যে পড়ে আছে সেগুলো ঘরের উত্তর দিকের দেওয়ালের গায়ে সারি সারি দিয়ে সাজানো ছিল, সেটাতে কি কোনো সন্দেহ আছে? না, তাতে কোনো সন্দেহই নেই। বেশ, যদি তাই হয় তাহলে সেগুলোর প্রত্যেকটার খোলবার মুখ অর্থাৎ সামনের দিকটা কোন দিকে থাকা সম্ভব বলে আপনাদের মনে হয়? মেঝের দিকে অথবা দক্ষিণ দিকে মুখ করে থাকাটাই সম্ভব যেমনভাবে এখন আছে। আচ্ছা, তাহলে সেইগুলির মধ্যে যদি কোনোটার ওপর এই ঘড়িটা থাকতো তাহলে সেটার সম্মুখভাগ কোন দিকে থাকা উচিত? সামনের দিক, অর্থাৎ যেদিকে সিন্দুক বাক্সের মুখ, ঘড়ির মুখও সেদিকেই থাকবে। আচ্ছা, এবার যদি সামনে থেকে সিন্দুক বা বাক্সের ডালা খোলা হয় তাহলে তার উপরে থাকা ঘড়িটা উপর হয়ে সামনে নাকি চিত হয়ে পিছনে পড়বার সম্ভাবনা বেশি? এমন অবস্থায় বাক্স প্রভৃতির পেছনেই পড়ার সম্ভাবনাই বেশি, কিন্তু যদি কেউ সিন্দুক বা বাক্স ভাঙার আগেই ঘড়িটি হাতে করে উঠিয়ে সামনে ফেলে দেয় তাহলে কি এখন যে অবস্থায় আছে সেভাবে সেটি পড়ে থাকতে পারে না? তা পারে, কিন্তু সেই রকম হলে আপনি যেরকমটা বলছেন তেমনটা কিন্তু হতে পারে না। অর্থাৎ সিন্দুক বা বাক্স ভাঙার সময় আপনা থেকেই সেটা কোনো রকমে সামনের দিকে পড়তে পারে না। যাই হোক, এইসব মিথ্যা বাক বিতণ্ডা করে সময় নষ্ট করবার থেকে আমি যেটা বুঝেছি সেইটাই আপনাদের বলি। দেখুন, আপনি যেভাবে বর্ণনা করলেন, আমিও যখন সচক্ষে ঘটনাটা দেখি তখন আমারও প্রথমে তেমনটাই ধারণা হয়েছিল যে এই ঘটনাটা রাত আন্দাজ 10:30টার সময় ঘটেছে। কিন্তু শেষে দেখলাম আমার সেই অনুমানটা ঠিক নয়। এখন কেন ঠিক নয় সেটাও আমি আপনাদেরকে বলবো, কিন্তু এখন নয়, আধ ঘন্টা পরে। এখন আপনারা একটা কাজ করুন, যে ঘড়িটাকে নিয়ে আমাদের মধ্যে এত গণ্ডগোল উপস্থিত হয়েছে সেই ঘড়িটাকে বাইরে এনে দাঁড় করিয়ে চালিয়ে দিন। আধ ঘন্টা পরে অর্থাৎ এখন ঘড়ির কাঁটা 10:30টার দাগে আছে দেখা যাচ্ছে। সেই কাঁটা যখন ঘুরে 11টার উপরে আসবে এবং ঢং ঢং করে 11টা বাজবে, তখন আমি আমার মনের কথা আপনাদের কাছে প্রকাশ করব। তখন বললে যত সহজে বুঝতে পারবেন, এখন তত সহজে কেউ বুঝবেন না। কিন্তু আমার একটা বিশেষ নিবেদন আছে, ওই ঘড়ির কাঁটার উপরে আপনারা ভালোভাবে নজর রাখবেন। 11টার ঘরে কাঁটা আসলে সেই সময় ঠিক 11টাই বাজে নাকি অন্য কিছু বাজে সেটা আপনারা খুব মনোযোগের সাথে শুনবেন। আমি বরং এর মধ্যে চুরি যাওয়া জিনিসপত্রের তালিকাটা যতটুকু পারি তৈরি করবার চেষ্টা করি, কেমন? বন্দ্যোপাধ্যায় মশাই আমাকে ভালোভাবে জানতেন, সুতরাং আমার কথা শুনে তিনি তৎক্ষণাৎ আমি যা বললাম সেই কাজ করলেন। ঘর থেকে সেই ঘড়িটা নিয়ে এসে নিজের সামনে দাঁড় করালেন এবং চালিয়ে দিলেন। টক টক শব্দ করে ঘড়িটা চলতে লাগল। আমিও চুরি যাওয়া জিনিসপত্রের তালিকা প্রস্তুত করবার চেষ্টা করতে লাগলাম। হরর মা এবং অন্যান্য প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে একটি তালিকা আরম্ভ করলাম। যে সমস্ত জিনিসপত্র আগে বৃদ্ধার ঘরে দেখা গিয়েছে তারা সেগুলি বলতে লাগলেন। এইভাবে আধ ঘন্টা কেটে গেল। আধ ঘন্টা পরে বন্দ্যোপাধ্যায় মশাই আমাকে ডেকে পাঠালেন এবং বললেন, এখন দেখছি তোমার অনুমানই সত্য, কিন্তু তুমি যে বললে 4-5টার মধ্যে এই ঘটনা ঘটেছে তা কিন্তু নয়, 5-6টার মধ্যে এই ঘটনা ঘটে থাকতে পারে। আপনাদের কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। এই বললেন 10:30টার সময় ঘটনাটা ঘটেছে, আবার বলছেন 5-6টার মধ্যে ঘটেছে, এ কোনটা আমি বিশ্বাস করব? এর আগে আমি যেভাবে আপনাকে বুঝিয়েছিলাম এখন আবার সেইভাবেই বোঝাচ্ছি। দেখুন, ঘড়ির কাঁটাটা উল্টো দিকে ঘুরিয়ে দিলে, অর্থাৎ বড় কাঁটাটা ধরে ডান দিক থেকে বাঁ দিকে আবার ঘুরিয়ে দিলে সহজেই লোকের চোখে ধুলো দেওয়া যেতে পারে। কিন্তু ঘড়ির সময়ের অর্থাৎ আগে যে কয়েক ঘন্টা বেজে গেছে তার কোনো পরিবর্তন হয় না। এখন আমার মনে হচ্ছে অনুসন্ধানকারীদের ভুল পথে চালনা করবার জন্য অপরাধকারী সেই উপায় অবলম্বন করেছিল, অর্থাৎ পালানোর সময় ঘড়ির কাঁটাটিকে উল্টো করে ঘুরিয়ে 10:30 করে দিয়ে গেছে। কিন্তু প্রিয়নাথ, এ তো সামান্য চোরের কাজ হতে পারে না, আর এটা তুমি বুঝলেই বা কী করে? আপনি যেভাবে বুঝেছিলেন আমিও প্রথমে সেরকমই বুঝেছিলাম, কিন্তু যখন মনে পড়ল যে রাত 10:30 থেকে যে ব্যক্তি ক্লোরোফর্মের গুণে অচেতন হয়ে আছে তার পক্ষে 6:00 পর্যন্ত বেঁচে থাকা একেবারেই অসম্ভব, যদিও সম্ভব অসম্ভব আমি ঠিক জানি না, কারণ আমি কখনো ডাক্তারি পড়িনি, কিন্তু আমার মনে যা হয়েছিল আমি সেটার পরিপ্রেক্ষিতেই বললাম। ঘড়ির ভিতরের যে কাঁটাটি একটু ওপরের দিকে উঠিয়ে ধরলে ঘড়িটা বাঁচতে থাকে সেইটাকে এবারে উঠিয়ে ধরলাম, দেখলাম ঢং ঢং করে 5টা বেজে গেল। তখন আমার মনে বিশ্বাস জন্মালো যে এই ঘটনা 4:00 এবং 5টা বাজার আগেই সম্পন্ন হয়েছে। আরও মনে হলো যে ঘড়ির কাঁটা ধরে উল্টো দিকে কয়েকবার তাড়াতাড়ি ঘুরিয়ে দেওয়া খুবই সহজ, কারণ সেই বিষয়ে অপর কারোর জানবার কোনো সম্ভাবনা থাকে না। কিন্তু বড় কাঁটাটা উঠিয়ে যদি 1টা 1টা করে 11টা 12টা 1টা 2টো 3টে 4টে এত বাজিয়ে দেওয়া হয় তাহলে সেই শব্দ কাছাকাছি কোনো লোকের কানে যেতে পারে। এছাড়া এত বড় একটা ভয়ানক কাজ করবার পর ওইভাবে ওখানে দাঁড়িয়ে থেকে ঘড়ি বাজানো খুব একটা সহজ কাজ নয়, কারণ সেই সময় মনের অবস্থাটা তেমন থাকে না। তখন তো যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে পালানোর চেষ্টা করাটাই সহজ, তাই নয় কি? এই জন্যই আমি বলেছিলাম যে এই ঘটনা ভোর 4-5 ভেতরেই হয়েছে। দেখলাম আমার কথা শুনে সকলেই শেষে আমার মত অনুমোদন করলেন। সে সময় বন্দ্যোপাধ্যায় মশাই আরও বললেন যে, সময় তো বোঝা গেল, কিন্তু চোর কীভাবে ঘরের মধ্যে প্রবেশ করলো? ঘরের ওয়েস্টে যে ডোরটা আছে সেখান দিয়ে এন্টার করেছে। দেখতে পাচ্ছেন না যে সেখানে ওয়েপনের দাগ এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে? তোমারও কি তাই মনে হয় প্রিয়নাথ? আমার মনে হয় সেই দরজা দিয়ে কোনো চোর ঘরের ভিতরে প্রবেশ করেনি, বা ঘরের দক্ষিণ দিকের অর্থাৎ ওই সামনের ঘরের দরজা দিয়েও বের হয়ে যায়নি। তোমার এমন অনুমানের কারণ কি? কারণ বিশেষ কিছুই নয়। আসলে পশ্চিম দিকের দরজার গায়ে যদিও বা অস্ত্রের দাগ দেখা যাচ্ছে, কিন্তু আমার বিবেচনায় সেই দাগ বাইরে থেকে হয়নি, হয়েছে ভেতর থেকে। সুতরাং সেই দরজা দিয়ে কোনো লোক যে ঘরে প্রবেশ করেনি সেটা নিশ্চিতভাবেই বলা যায়। আর দরজার বাইরের অংশটা যদি আপনারা ভালোভাবে পর্যবেক্ষণ করেন, তাহলে তো স্পষ্টই বুঝতে পারবেন যে ওই দরজা সবসময় খোলাই হতো না, প্রায় বন্ধ থাকত। এবং এটাও দেখতে পাবেন যে সেখানে মাকড়সার সেই পুরনো জালটা এখনো আছে। সেই দরজার ভেতর দিয়ে কোনো লোক ঘরের মধ্যে প্রবেশ করলে বা ঘর থেকে বেরিয়ে গেলে সেই জাল যে ছিঁড়ে যেত, তাতে তো কোনো সন্দেহ নেই। আমি তোমার অনুমানের ওপর সম্পূর্ণরূপে মত পোষণ করি, কিন্তু তোমার বিবেচনায় কি বলে চোর কীভাবে ঘরের মধ্যে প্রবেশ করল? আমার বিবেচনায় চোর সামনের দরজা দিয়েই প্রবেশ করেছে, এবং ঘরের ভেতরের সেই বৃদ্ধা বা যুবকের মধ্যে কেউ সেই দরজাটা খুলে দিয়েছে। তবে এমনটাও হতে পারে যে ওদের শোয়ার আগেই চোর ঘরের মধ্যে প্রবেশ করে কোথাও একটা লুকিয়েছিল এবং সময় মতো সমস্ত কাজ করে নিয়ে পালিয়ে গেছে, অথবা অসাবধানতাবশত রাতে ঘরের দরজা খোলা থাকাও কিন্তু সম্ভব। হয়তো সুযোগ পেয়ে খোলা দরজা দিয়েই চোর ভেতরে প্রবেশ করেছিল। আমার কথা শুনে বন্দ্যোপাধ্যায় মশাই চুপ করে রইলেন। ওনার মনে যে কী চলছে তার বিন্দুমাত্র আন্দাজ তিনি আমাদের তখন দিলেন না। পুলিশের প্রয়োজনীয় আর যা যা কাজ তখন সে সমস্ত সম্পন্ন হতে লাগল। লোকজনের মুখে শুনে যতদূর সম্ভব একটি চুরি যাওয়া মালের তালিকা প্রস্তুত করা হলো। হরর মা সম্পর্কে কোনো অনুসন্ধানই বাকি থাকল না। কোন কোন স্থানে তার যাতায়াত, কোন কোন ব্যক্তির সাথে তার আলাপ পরিচয়, সেই সমস্ত লোকের মধ্যে কোনো কুচরিত্রের লোক আছে কি না সে সবই খোঁজ নেওয়া হলো। এছাড়া বৃদ্ধার বাড়িতে কোন কোন ব্যক্তির যাতায়াত ছিল, তারাও বা কে কেমন চরিত্রের লোক, তাও ভালোভাবে খোঁজখবর করা হলো। এইভাবে কলকাতার মধ্যে যত চোর চেনা আছে তাদের আস্তানাতেও ভালোভাবে অনুসন্ধান চালানো হলো, কিন্তু এত কিছু করেও কোনো ফল হলো না। এইভাবে অনুসন্ধান করতে করতে ক্রমে 2 কেটে গেল, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। তৃতীয় দিনে বৃদ্ধা ভব এবং রসিকলাল ঘোষ উভয়ে সম্পূর্ণ আরোগ্য লাভ করে হাসপাতাল থেকে বাড়িতে ফিরে গেলেন। তাদের দেখে আমাদের মনে আশার আলো জাগল। ভাবলাম এদের কাছ থেকে এখন অনেক কথা জানতে পারব, তার ফলে মোকদ্দমার অনুসন্ধানও বিশেষ সুবিধা হবে। দোষী ব্যক্তি ধরা পড়লেও পড়তে পারে এবং অপহৃত জিনিসপত্রের খোঁজও পাওয়া যেতে পারে। কিন্তু যখন তাদের সমস্ত কথা ভালোভাবে শুনলাম, তখন আমাদের সেই আশা নির্মূল হল। তাদের থেকে জানতে পারলাম যেদিন এই ঘটনা ঘটেছিল সেই দিন সন্ধ্যার পর কাজ শেষ করে চাকরানী হরর মা ভবর সামনে দিয়েই বাড়ি থেকে বেরিয়ে যায়। তখন রসিকলাল বাইরে ছিলেন। রাত প্রায় 10:30 সময় তিনি বাড়িতে ফেরেন এবং রাতের খাবার খেয়ে শুয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই তিনি ঘুমিয়ে পড়েন। রসিকলাল ঘুমানোর অনেকক্ষণ পর ভবর নিজের হাতে দরজা বন্ধ করেন এবং যে দরজা আগে থেকেই বন্ধ ছিল তাও নিজে পরীক্ষা করে তবে শুতে যান। রাত প্রায় 2 পর ভবর ঘুম আসে। তারপর আর যে কী ঘটেছিল তা তারা কিছুই জানেন না। অবশেষে যখন তাদের জ্ঞান ফেরে তখন তারা বুঝতে পারেন যে তারা হাসপাতালে রয়েছেন। এছাড়া ওরা আর কিছুই বলতে পারলেন না। কোনো লোকের ওপরেই তাদের সন্দেহ হয় না এবং সম্প্রতি কোনো অপরিচিত ব্যক্তিও তাদের বাড়িতে আসেননি। যে সমস্ত দ্রব্য চুরি গেছে ভবর কথা মতো তারও একটি তালিকা তৈরি করলাম এবং জানতে পারলাম অলংকার, নগদ প্রভৃতি মিলিয়ে প্রায় 6,000 টাকার মতো জিনিস ঘর থেকে চুরি গেছে। এছাড়া দেখা গেল ঘরের মধ্যে যে লোহার সিন্দুকটি ছিল তার চাবি একটি কাঠের সিন্দুকের ভিতরে থাকত, তাতে কাপড় ছাড়া অন্য কোনো জিনিস থাকত না। সেই বাক্সটি যদিও ভাঙা অবস্থায় পাওয়া যায়, কিন্তু তার মধ্যেকার কোনো জিনিস চুরি হয়নি, শুধুমাত্র লোহার সিন্দুকের চাবিটি খোয়া গেছে। এই সমস্ত দেখে শুনে আমরা যখন কিছুই স্থির করে উঠতে পারছি না, এমন সময় একটা বেনামি চিঠি ডাকে এসে বন্দ্যোপাধ্যায় মশাইয়ের হাতে পড়ল। তিনি সেই পত্র ভালোভাবে পাঠ করে তারপর আমার হাতে দিলেন, আমিও সেটি পড়লাম। তাতে লেখা ছিল, ভব এবং রসিকের ওপর বিষ প্রয়োগ করে তাদের ঘর থেকে যেসব জিনিস চুরি করা হয়েছে তার অনুসন্ধানের জন্য আপনারা খুবই ব্যস্ত হয়ে পড়েছেন। আমি কয়েকদিন ধরেই সেটা লক্ষ্য করছি, তাই আমি যখন সে সম্পর্কে কিছু কথা জানতে পেরেছি তখন আমার কর্তব্য সেই কথা আপনাদের জানানো। কারণ কতকগুলো কথা আপনারা জানতে পারলে আমার মনে হয়, আর মনে হয় বা বলছি কেন, নিশ্চয়ই আপনাদের পরিশ্রম কিছুটা কমবে। কিন্তু আপনাদের যে সুনাম শুনতে পাই, কেউ আপনাদের কোনো রকম সংবাদ দিলে তাকে নিয়ে আপনারা যেমন টানাটানি করে থাকেন, তাতে আপনাদের কোনো সংবাদ দিতে গিয়ে কে আর নিজের নাম প্রকাশ করতে সাহসী হয় বলুন। সুতরাং আমিও আমার নাম গোপন করলাম, ইচ্ছা হয় আমার কথা বিশ্বাস করবেন, ইচ্ছা না হয় বিশ্বাস করবেন না, কারণ এতে আমার কোনো ক্ষতির সম্ভাবনা নেই। তবে একবার আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে ভবর মৃত্যুর পর যে তার উত্তরাধিকারী হবে সেই অতুলের সাথে এর কোনো রকম যোগাযোগ আছে কি না। অতুলের কাছ থেকে যদি প্রকৃত কথা বের করতে পারেন তাহলেই আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। অতুলের বাসস্থান জোড়াবাগান, একটু অনুসন্ধান করলেই তাকে খুঁজে বের করতে পারবেন। ইতি। পত্রপাঠ সম্পন্ন হলে বন্দ্যোপাধ্যায় মশাই আমাকে জিজ্ঞাসা করলেন, এই চিঠি পড়ে তোমার কি মনে হয়? আমার মনে হচ্ছে চিঠিতে যা লেখা আছে তা কিন্তু সত্যি হলেও হতে পারে। কি জন্য তুমি এই চিঠির কথাগুলো বিশ্বাস করছো? এই চিঠির কথা বিশ্বাস করার আমার কয়েকটি কারণ আছে। প্রথমত, অতুলে যদি ভবর প্রকৃত উত্তরাধিকারী হয় তাহলে অতুলের দ্বারা এই কাজ সম্পন্ন হওয়া অসম্ভব নয়, কারণ সে বুঝতে পারছে যে ভবর যা কিছু আছে তার সমস্তই সে রসিককে দিয়ে যাবে। দ্বিতীয়ত, জোড়াবাগানের এক অতুলকে আমি চিনি, সে একটা ডাক্তারখানায় কম্পাউন্ডারের কাজ করে। সে আর এই অতুল যদি এক হয় তাহলে ক্লোরোফর্ম জোগাড় করা তার পক্ষে যতটা সহজসাধ্য অন্য কারোর পক্ষে কিন্তু অতটা সহজ নয়। আর তৃতীয়ত, আমাদের দেশে যে সমস্ত চোর সাধারণত দেখতে পাওয়া যায় তাদের মধ্যে বেশিরভাগই অশিক্ষিত। এখন ক্লোরোফর্মের কী গুণ বা কী দোষ সেই সম্পর্কে তারা সেইভাবে জানে না, কিন্তু এই চুরিটা হয় কোনো শিক্ষিত লোকের দ্বারা সম্পন্ন, না হয় যাদের সাথে ডাক্তারখানার যোগ আছে তাদের দ্বারা সম্পন্ন হয়েছে। অপর কারোর দ্বারা এমন কাজ হওয়া একেবারেই অসম্ভব, এটা আমার মনে হয়। আমি তোমার যুক্তি মেনে নিচ্ছি, কিন্তু তোমার মত অনুমোদন করতে পারছি না। এই চিঠির কথা আমি বিশ্বাস করতে পারছি না। আমার বিশ্বাস এই চিঠিতে মূল সত্যের লেশ মাত্র নেই। অতুলের সাথে কারোর নিশ্চয়ই মতবিরোধ আছে, তাই তাকে বিপদগ্রস্ত করবার জন্য এই শত্রুতা করেছে। কিন্তু তুমি যে অতুলের কথা বলছো, সে যদি এই অতুল হয় তাহলে একটু সন্দেহের কারণ হতেও পারে। যাই হোক, একবার এর সম্পর্কে অনুসন্ধান করে দেখা উচিত। বন্দ্যোপাধ্যায় মশাইয়ের কথা শুনে আমি প্রথমে ভবর সাথে দেখা করলাম। তাকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে বাস্তবিকই অতুল তার দূর সম্পর্কের উত্তরাধিকারী। যদি তিনি নিজের বিষয় সম্পত্তি অন্য কাউকে না দান করে যান তাহলে ভবর মৃত্যুর পর সমস্ত কিছুই অতুলের হবে। তার কাছ থেকে এই কথা জানতে পেরে জোড়াবাগানে গিয়ে পৌঁছলাম, সন্ধান করে অতুলকেও পেলাম। আগে যা ভেবেছিলাম এখন দেখলাম সত্যি তাই হলো। যে অতুল আমার পূর্ব পরিচিত, অর্থাৎ ডাক্তারখানায় কম্পাউন্ডারের কাজ করে, এ সেই অতুল। অতুল আমাকে দেখা মাত্র জিজ্ঞাসা করল, দারোগাবাবু, হঠাৎ আপনি এখানে কোনো বিশেষ দরকারে? উত্তরে আমাকে হঠাৎ একটি মিথ্যা কথা বলতে হলো। অনুসন্ধানের সময় এমন মিথ্যা কথা বাধ্য হয়ে আমাদের প্রায়ই বলতে হয়। এটা যেন আমাদের এক প্রকার কর্তব্যের মধ্যেই পরিগণিত হয়। ঈশ্বর যে আর কতদিন পরই পাপ থেকে আমাদের মুক্ত করবেন তা তিনিই জানেন। আমি বললাম, আসলে তোমার মনিবের সাথে আমার একটা বিশেষ প্রয়োজন আছে, আমি ওনার সাথেই দেখা করতে এসেছি। শুনে সে তার মনিবকে সংবাদ দিল। সংবাদ পাওয়া মাত্র ডাক্তার এসে উপস্থিত হলেন। যে ডাক্তারখানায় আমি এই অনুসন্ধান করতে গিয়েছিলাম সেটি এখন পুরনো হয়ে গেলেও সেই সময় কিন্তু নিতান্তই নতুন ছিল। এই অনুসন্ধানের মাত্র 2 বছর আগেই এই ডাক্তারখানাটি তৈরি হয়। ডাক্তারের কাছে গিয়ে আমি আসল কথা গোপন করলাম এবং বললাম, আচ্ছা, এই ডাক্তারখানা তৈরি হওয়ার পর থেকে, হ্যাঁ, এখনও পর্যন্ত আপনি ক শিশি ক্লোরোফর্ম মোট কিনেছেন, তার কটি বিক্রি হয়েছে এবং ক শিশি এখনও মজুদ আছে, তার একটা হিসেব কিন্তু প্রয়োজন। আমার কথা শুনে ডাক্তারবাবু নিজেই খাতাপত্র দেখতে আরম্ভ করলেন এবং কিছুক্ষণ পর বললেন, কেবলমাত্র 2টি শিশি ক্লোরোফর্ম কেনা হয়েছে তা আমার বেশ মনেই আছে, আর কাগজেও সেটাই দেখতে পাচ্ছি। 2টি শিশির মধ্যে 1টি শিশি বিক্রিও করা হয়ে গেছে, অপর শিশিটি মনে হয় এখনও মজুদ করা আছে। ডাক্তারবাবুর কথা শুনে মজুদ শিশিটি একবার দেখতে চাইলাম। ডাক্তারবাবু সেটি আনবার জন্য অতুলকে বললেন। প্রায় আধ ঘন্টা পরে অতুল ফিরে এসে বলল, না ডাক্তারবাবু, অনেক খুঁজেও ক্লোরোফর্মের শিশিটা তো আর পাচ্ছি না। আগে থেকেই অতুলের ওপর আমার একটু সন্দেহ হয়েছিল। এই কথা শুনে সেই সন্দেহ আরও বদ্ধমূল হল, কিন্তু তাকে স্পষ্ট করে কোনো কথা না বলে সেখান থেকে তাকে সঙ্গে করে থানায় নিয়ে এলাম এবং বন্দ্যোপাধ্যায় মশাইকে আদ্যপান্ত সমস্ত কথা খুলে বললাম। দেখলাম অতঃপর তিনিও আমার অনুমান সম্পূর্ণরূপে অনুসরণ করলেন এবং অতুলকে নানা রকম জিজ্ঞাসাবাদ করতে লাগলেন। অতুলকে যে সমস্ত কথা জিজ্ঞাসা করা হলো সে স্থিরভাবেই তার উত্তর দিতে লাগল। তার কথা শুনে মনেই হলো না যে সে এই কাণ্ড ঘটাতে পারে। তবুও আমরা অতুলকে ছাড়তে পারলাম না। ডাক্তারখানা থেকে 1 শিশি ক্লোরোফর্ম যখন চুরি গেছে তখন অতুলকে কিভাবে ছেড়ে দিতে পারি? অতুলকে নিয়ে যথেষ্ট অনুসন্ধান হলো। তার বাসায় পুঙ্খানুপুঙ্খভাবে খোঁজাখুঁজি করা হলো। তার দেশের বাড়িতে গিয়ে সেখানকার ঘরগুলিও ভালোভাবে খানাতল্লাশি করা হলো, কিন্তু চুরি যাওয়া কোনো জিনিস কোথাও পাওয়া গেল না। ওর কাছ থেকে কোনো জিনিস পাওয়া যাচ্ছে না, অথচ ওকে ছেড়েও দিতে পারছি না। অতুলকে নিয়ে এক প্রকার বিপদেই পড়লাম আমরা। কেউ বলছে ওই ও কাজটা করেছে, আবার কেউ বললেন কখনোই এর দ্বারা ওই কাজ হয়নি। ক্লোরোফর্মের শিশি নিয়ে নিশ্চয়ই অন্য কোনো গণ্ডগোল হয়েছে। আমাদের নিজেদের মধ্যেই এমন মতভেদ বেরোতে লাগল। এইভাবে ক্রমে 5 দিন কেটে গেল। ষষ্ঠ দিনে দেখলাম একটি লোক এসে বন্দ্যোপাধ্যায় মশাইকে কি যেন বলে গেল। তারপরেই তিনি আমাকে ডেকে বললেন, যে সন্দেহের ওপর নির্ভর করে অতুলের বিরুদ্ধে আমরা অনুসন্ধান করছি সেই অপরাধে সে অপরাধী নয়, তাকে এখনই ছেড়ে দাও। ওই ক্লোরোফর্মের শিশি চুরি যায়নি, আগে যে ব্যক্তি সেই ডাক্তারখানায় কাজ করত সেই শিশিটি বিক্রি করেছে, কিন্তু ভুল করেই হোক বা ইচ্ছে করেই হোক সে সেই টাকা খাতায় জমা করেনি। যার কাছে সে ওটি বিক্রি করেছিল তার সাথে আমার সাক্ষাৎ হয়েছে এবং পুরনো কম্পাউন্ডারও আমার কাছে সব কথা স্বীকার করেছে। এখন বুঝতে পারছি অতুল কোনো দোষে দোষী নয়। এই কদিন আমাদের মিথ্যে সন্দেহের জন্য তাকে শুধু শুধু কষ্ট সহ্য করতে হয়েছে। বন্দ্যোপাধ্যায় মশাইয়ের কথা শুনে সেই মুহূর্তেই ওকে ছেড়ে দিলাম। অতুল হাসতে হাসতে আমাদের উদ্দেশ্যে সহস্র গালিবর্ষণ করে সেই স্থান পরিত্যাগ করল। বিনা দোষে একজন লোককে নিরর্থক কষ্ট দিয়েছি বলে আমারও মনে কষ্ট হতে লাগল। আমার হৃদয় এখন যেমন কঠিন হয়েছে তখন তেমন কঠিন ছিল না, আর সেই জন্যই হয়তো তখন মনে কষ্ট হয়েছিল। অতুল চলে যাওয়ার পর আমার মনে কতগুলি চিন্তার উদয় হল। প্রথম চিন্তা, ভবর যে সমস্ত জিনিসপত্র চুরি গেছে বলে অভিযোগ রয়েছে সেগুলো কি প্রকৃতই চুরি গিয়েছে? এই বিষয়ে অনেকক্ষণ পর্যন্ত চিন্তা করলাম। ওনারা মিথ্যে অভিযোগ করছেন এরকম কথা নিজের মনকে বোঝানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু আমার মন সে কথায় কোনোভাবেই সায় দিল না। দ্বিতীয় চিন্তা, যদি প্রকৃতই চুরি হয়ে থাকে তাহলে কে এই কাজ করল? বাইরের কোনো চোর এসে এই কাজ করে গেল, নাকি রসিকের সহায়তায় এই কাজ সম্পন্ন হয়েছে? তৃতীয় চিন্তা, রসিকের সহায়তায় এই কাজ কিভাবে সম্পন্ন হবে? সে যদি এই কাজে সাহায্য করে থাকে তাহলে সে নিজে অজ্ঞান হয়ে পড়ে থাকবে কেন? আর ডাক্তারই বা কেন বলবেন যে ক্লোরোফর্মের জন্যই রসিক অজ্ঞান হয়েছে? চতুর্থ চিন্তা, যদি রসিক এই কাজের সাথে যুক্ত না হয় তাহলে বাইরের লোক ভেতরে ঢুকলো কিভাবে? পঞ্চম চিন্তা, যে দরজায় অস্ত্রের চিহ্ন দেখা গেছে সেই দরজা দিয়ে যদি অপহরণকারী ঘরের ভেতরে প্রবেশ করে থাকে তাহলে তার বাইরে যে মাকড়সার জাল আছে সেটা অটুট রইল কিভাবে? ষষ্ঠ চিন্তা, সেই দরজায় যে সমস্ত অস্ত্রের চিহ্ন দৃষ্টিগোচর হয়েছে তা যে বাইরে থেকে হয়েছে এমন তো মনে হচ্ছে না, আর ভেতর থেকে যদি অস্ত্রের চিহ্ন হয়ে থাকে তাহলে দস্যুরা ভেতরে আসবে কিভাবে? সপ্তম চিন্তা, গৃহের সামনের দরজা যদি ভেতর থেকে না খুলে দেওয়া হয় তাহলে চোরেরা ঘরে প্রবেশ করবে কিভাবে? অষ্টম চিন্তা, যে বাক্সের ভেতরে লোহার সিন্দুকের চাবি ছিল সেটি শুধুমাত্র চাবির জন্যই ভাঙা হয়েছে বলে মনে হয়, কারণ তার মধ্যে মূল্যবান কোনো জিনিস যদিও থাকতো না কিন্তু যে সমস্ত কাপড় তার মধ্যে ছিল তার একটিও চুরি যায়নি। নবম চিন্তা, ঘরের লোক এর সাথে যুক্ত না হলে চোরেদের ওই চাবির সন্ধান কে দিতে পারে? দশম চিন্তা, ঘরের ভেতর যে দুজন ছিলেন তাদের মধ্যে বৃদ্ধা কিসের জন্য নিজের জিনিস অপরকে দিয়ে চুরি করাবেন? একাদশ চিন্তা, ঘরের ভেতরে অপর যে ব্যক্তি ছিল সে হলো রসিক, সে ঘরের সমস্ত খুঁটিনাটি জানে, কিন্তু সেই বা অন্যকে দিয়ে চুরি করাবে কেন? সে তো ভালোভাবেই জানে যে ভবর মৃত্যুর পর সব তারই হবে, আর এখনও তো তার কোনো কষ্ট নেই, তার যা মনে ইচ্ছা হয় ভবর পয়সায় সে তাই করে। তাছাড়া তার বিবাহের জন্য ভব খুবই চেষ্টা করছিল, এমন অবস্থায় রসিকই বা কেন চুরি করবে? যাই হোক, যেদিন অতুলকে ছেড়ে দিলাম সেই দিনই দেখলাম বন্দ্যোপাধ্যায় মশাই এবং সেই ইংরেজ কর্মচারী ওই বাড়িতে পুনরায় গেলেন। কী জন্য তারা আবার সেখানে যাচ্ছেন তা আমি কিছুই বুঝতে পারলাম না, ওনারাও আমাকে সে সমস্ত কথা ভেঙে বললেন না, কিন্তু আমাকে ডেকে তাদের সঙ্গে নিলেন। আমিও বিনা বাক্যব্যয়ে তাদের সঙ্গে গেলাম। বন্দ্যোপাধ্যায় মশাই এবং সেই ইংরেজ কর্মচারী উভয়েই ঘরের ভেতরে প্রবেশ করে বসলেন। এরপর রসিক এবং ভবকে ডেকে তাদের পুনরায় জিজ্ঞাসাবাদ করতে আরম্ভ করলেন। যে সমস্ত কথা তাদের আগেও বারংবার জিজ্ঞাসা করা হয়েছে এবং অনেকবার অনেকভাবে লিখে নেওয়া হয়েছে সেই সব পুরনো কথাই আবার তাদের জিজ্ঞাসা করে লিখতে আরম্ভ করলেন। যে সমস্ত বিষয় অনেকবার শুনেছি, অনেকবার লেখাও হয়েছে, সেই সব বিষয় আবার শুনতে বা লিখতে আমার আর ভালো লাগছিল না, কিন্তু ঊর্ধ্বতন এবং অভিজ্ঞ কর্মচারীরা যা করছেন তাতে কোনো প্রতিবাদ করতে আমার সাহস হলো না। ভাবলাম এদের নিশ্চয়ই কোনো দুরভিসন্ধি থাকবে, না হলে পুনরায় তারা এমন কাজ কেন করবেন? ওরা যখন আগের মতন কথোপকথন করতে লাগলেন তখন আমি সেই ঘরের মধ্যে বসে এদিক ওদিক তাকিয়ে চারিদিক ভালো করে দেখতে লাগলাম। কি দেখছি বা ঠিক কিসের খোঁজ করছি এমন কোনো বিশেষ লক্ষ্য নেই, তাও দেখতে লাগলাম। দেখতে দেখতে হঠাৎ একটি চিঠির ফাইলের দিকে আমার চোখ পড়ল। দেখলাম ঘরের দেওয়ালের এক কোণে একটি পেরেক থেকে সেটি ঝুলছে। সেখান থেকে ফাইলটি নামিয়ে আনলাম এবং তাতে যে সমস্ত কাগজপত্র ছিল তা এক এক করে পড়তে শুরু করলাম। সেই ফাইলের কাগজগুলি যে কেন পড়ছিলাম তার কারণ অন্যের জানা তো দূর, আমি নিজেই জানতাম না। কেবলমাত্র কৌতূহলের বশবর্তী হয়েই হোক বা অভ্যেসের দোষেই হোক আমি সেগুলি পড়তে লাগলাম। তার মধ্যে অনেক চিঠি ছিল, এক এক করে প্রায় সমস্তই মোটামুটি দেখে নিলাম। কোনোটি বৃদ্ধা ভবর নামে, কোনোটি রসিকের নামে, আবার কোনোটি অন্য কারো নামে এসেছে। যখন আমি এইভাবে সেই চিঠিগুলি দেখছি, তখন সেই ইংরেজ কর্মচারী আমার দিকে দৃষ্টি নিক্ষেপ করে একটু হাসলেন এবং বললেন, মুখার্জি, তোমার কি মনে হয় যারা এই চুরি করতে এসেছিল তারা আগে থেকে লেটার লিখে অ্যালার্ট করে তারপরে এই কাজ করেছে? নাহলে তুমি এই লেটারগুলো এত ইন্টারেস্ট নিয়ে পড়ছো কেন? এই কাজে আননেসেসারি সময় নষ্ট না করে এরা যে রিপিট করছে, আমার মতে সেটাই তোমার শোনা উচিত। ইংরেজ কর্মচারীর কথায় আমি কোনো উত্তর দিলাম না, কিন্তু বন্দ্যোপাধ্যায় মশাই তাকে বললেন, এদিকের কাজ আমরা তো করছি, ও যা করছে তাকে করতে দিন, এরা এখন যা বলছে তা শুনে যা করার সেটা আমরাই করব, ওকে সে বিষয়ে দেখতে হবে না। বন্দ্যোপাধ্যায় মশাইয়ের কথা শুনে ইংরেজ কর্মচারীটি আর কিছুই বললেন না। আমিও যে কাজে নিযুক্ত ছিলাম সেটাই করতে লাগলাম। একটি একটি করে অনেকগুলি চিঠি পড়লাম, কিন্তু তার মধ্যে এমন একটিও পেলাম না যেটা আমার কাজে লাগতে পারে। অবশেষে একটি চিঠি পড়ে আমার কেমন যেন সন্দেহ হলো। সেই চিঠিটি একবার দুবার করে চার পাঁচবার পড়লাম। শেষে বুঝলাম এই মোকদ্দমার সাথে চিঠিটির কোনো যোগাযোগ নেই। এই ভেবে চিঠিটি যেখানে ছিল সেইখানেই রেখে দিলাম। কিন্তু আমাকে এত মনোযোগ দিয়ে চার পাঁচবার চিঠিটা পড়তে দেখে বন্দ্যোপাধ্যায় মশাই বললেন, এত মনোযোগ দিয়ে তুমি যে চিঠিটি পড়ছিলে দেখি ওতে কি লেখা আছে। এই বলে চিঠিটি নিজের হাতে নিয়ে তিনি পাঠ করতে শুরু করলেন। সেই চিঠিতে লেখা ছিল, কল্যাণ বরেশু, তোমার কথার এমন গণ্ডগোল কেন হলো? আমরা তো কজন তোমার অপেক্ষায় বাগানে প্রায় সমস্ত রাতই কাটিয়ে দিলাম, কিন্তু যখন দেখলাম তুমি আসলে না বা কোনো খবরও পাঠালে না, তখন পরের দিন সকালে আমাদের সেখান থেকে চলে আসতে হলো। কি ঘটেছিল এবং পরবর্তীতে কি করা হবে সেসব যেন চিঠি লিখে আমাকে জানিও, অথবা সময় মতো একদিনের জন্য এসে বলে যেও। তোমার সাথে কথাবার্তা হওয়ার পর যেমন মনে হবে তেমন বন্দোবস্ত করা যাবে। ইতি আশীর্বাদকারী তারণচন্দ্র ঘোষ। এই চিঠি পড়ে বন্দ্যোপাধ্যায় মশাই আমাকে জিজ্ঞাসা করলেন, এই চিঠিটি পড়ে তোমার মনে কোনো সন্দেহ উপস্থিত হয়েছিল কি? কিন্তু পরে সেই সন্দেহ দূর হয়েছে। প্রথমে কি সন্দেহের উদয় হয়েছিল? আমার মনে এই সন্দেহ দেখা দিয়েছিল যে রসিক, তারণচন্দ্র প্রভৃতি কয়েকজন লোকের সাথে পরামর্শ করে এমন একটা কাজ করবার অভিসন্ধি করেছিল, এবং চুরি করবার জন্যই ওরা সকলে এসে বাগানে রসিকের অপেক্ষায় বসেছিল, কিন্তু কোনো কারণে রসিক তাদের সাথে দেখা করতে পারেনি বা কোনো খবর দিতে পারেনি, ফলে সমস্ত রাত তাদেরকে বাগানের ভেতর বসে থাকতে হয় এবং সংকল্পিত কাজ শেষ করতে না পেরে পরদিন সকালে তারা সেখান থেকে চলে যায়। চিঠিটা পড়ে প্রথমে আমার এমন সন্দেহই হয়েছিল। আমার আরও মনে হয় যে এই ঘটনার পর আরেকটি দিন স্থির হয় এবং সেই দিনই ওরা কাজটা সম্পন্ন করে। তোমার মনে যে সন্দেহ প্রথমে উপস্থিত হয়েছিল তা নিতান্ত অযৌক্তিক তো নয়, কিন্তু সে সন্দেহ দূর হলো কিসে? যখন আমি ওই চিঠির তারিখটা দেখলাম তখন আমার সমস্ত সন্দেহ দূর হলো। দেখলাম চুরির প্রায় দেড় বছর আগে এই চিঠিটা লেখা হয়েছে, তাই এই চিঠির সাথে বর্তমান সময়ের চুরির কোনো যোগাযোগ আছে বলে তো আমার মনে হয় না। সুতরাং বলা যেতে পারে যে চিঠির তারিখ দেখেই আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে। বন্দ্যোপাধ্যায় মশাই আমার কথা শুনে আর আমাকে কিছু বললেন না। রসিকলাল সেখানে উপস্থিত ছিল, তিনি তার হাতে সেই চিঠিটি দিয়ে বললেন, এই চিঠিখানা একবার পড়ো তো। পত্রটি হাতে নিয়ে রসিকলাল পড়তে আরম্ভ করল, কিন্তু সুস্পষ্টভাবে পাঠ করতে পারল না। তার কথা যেন জড়িয়ে জড়িয়ে বের হতে লাগল। তার অবস্থা দেখে সকলে মনে করতে লাগলেন রসিকলালের মনে নিশ্চয়ই পাপ আছে। চিঠি পড়া শেষ হলে বন্দ্যোপাধ্যায় মশাই তাকে জিজ্ঞাসা করলেন, এই পত্র লেখক তারণচন্দ্র কে? প্রথমে একটু ইতস্তত করে শেষে রসিকলাল উত্তর দিল, উনি আমার খুড়ো মশাই। এর চিঠিতে যা লেখা আছে তার অর্থ কি? অর্থ, অর্থ আর কিছুই নয়, যেদিন তারা এসে বাগানে আমার অপেক্ষায় বসেছিলেন সেই দিন আমার থিয়েটার দেখতে যাবার কথা ছিল। ঠিক ছিল আমি তাদের সাথে মিলিত হলে সকলে একসাথে যাব, কিন্তু হঠাৎ আমার একটু অসুস্থ বোধ হওয়াতে আমি সে সময় তাদের কাছে যেতেও পারিনি বা অপর কাউকে দিয়ে খবরও পাঠাতে পারিনি। কাজেই ওনারা আমার অপেক্ষায় বসে বসে সমস্ত রাত সেখানেই কাটালো এবং সকালে বাড়ি ফিরে গিয়ে আমাকে এই পত্র লিখেছিলেন। তুমি যেতে পারলে না কেন সেটা বুঝলাম, কিন্তু অপর কাউকে দিয়ে খবর পাঠাতে পারলে না কেন? তাছাড়া তাদের মধ্যে কেউ না কেউ এসে তো অনায়াসে খবর নিয়ে যেতে পারত। আর থিয়েটার দেখা তো এমন কোনো দুষ্কর্ম নয় যে তারা তোমার বাড়িতে না এসে তোমার অপেক্ষায় চোরের মতো বাগানে বসেছিলেন। আপনি যা বললেন তা সত্যি, কিন্তু তাদের মধ্যে কেউই আমার বাড়ি চিনতেন না, সেই জন্যই তারা বাগানের মধ্যে বসেছিলেন। আর ওনারা কেউই চোর নন, সকলেই সম্ভ্রান্ত বংশীয় এবং আমার আত্মীয়, সুতরাং ওনাদের দ্বারা কোনো রকম অনিষ্টের আশঙ্কা করা যেতে পারে না। তাছাড়া এই ঘটনা আজকের নয়, বহুদিনের। রসিকের কথাগুলো আমরা খুবই মনোযোগের সাথে শুনলাম। তার কথায় যদিও আমার কিছুটা বিশ্বাস হলো, কিন্তু বুঝলাম বন্দ্যোপাধ্যায় মশাই তার কথা একেবারেই বিশ্বাস করেননি। তখন তিনি ক্রমে রসিককে নানান কথা জিজ্ঞাসা করে তার খুড়োর বাসস্থান কোথায়, তার সঙ্গে আর কে কে এসেছিল, তাদেরই বা বাড়ি কোথায় প্রভৃতি সমস্ত ব্যাপারে জেনে নিলেন। সেই সব বিষয়ে এমনভাবে রসিককে তিনি প্রশ্ন করলেন যাতে রসিক কিছু বুঝতে পারল না যে পুলিশের সন্দেহ এতদিন পরে শেষ পর্যন্ত তার উপর এসে পড়েছে। রসিক ও ভবকে সেখানেই রেখে আমরা বেরিয়ে এলাম। পথে নেমে একটি দ্রুতগামী গাড়ি ভাড়া করে তারুণচন্দ্রের গ্রামের দিকে চললাম। সেই গ্রাম হাবড়া থেকে বেশি দূরে নয়, কয়েক ক্রোশের মধ্যেই। গ্রামে গিয়ে তারুণকে তার বাড়িতেই পেলাম। প্রথমেই কোনো কথা না বলে একেবারে তাকে বেঁধে ফেলা হলো। তারুণ খুবই অবাক হয়ে জিজ্ঞাসা করল, আরে আরে মশাই কি করছেন, কি কি হয়েছে, আমাকে আমাকে এমন করে বেঁধেছেন কেন? কেন কেন বেঁধে রেখেছি তা তুমি জিজ্ঞেস করছো? কলকাতায় কি করে এসেছো তা তোমার মনে নেই? তোমার সমস্ত ষড়যন্ত্র বিফল হয়েছে, রসিক সব কথা বলে দিয়েছে। বুঝতেই তো পারছো, রসিক যদি সব কথা না বলে দেবে তবে আমরা তোমার নাম কীভাবেই বা জানতে পারলাম, আর তোমার বাসার সন্ধানই বা কীভাবে পেলাম? আমাদের কথা শুনে তারুণচন্দ্র একেবারে আধমরা হয়ে গেল। কিছুক্ষণের জন্য যেন তার শ্বাস প্রশ্বাসও বন্ধ হয়ে গেল। অনেকক্ষণ তার মুখ দিয়ে কোনো বাক্যস্ফূর্তি হলো না, তারপর ধপ করে সে সেখানেই বসে পড়ল। তারুণচন্দ্রের এমন অবস্থা দেখে আমাদের সাহস আরও বেড়ে গেল। তখন পুনরায় তাকে বললাম, দেখো তারুণ, সমস্ত কথা যখন প্রকাশ হয়েই পড়েছে তখন তুমি আমাদের আর মিথ্যা বলো না। চুরি যাওয়া সমস্ত জিনিসপত্র এখনই আমাদের সামনে এনে উপস্থিত করো, নইলে তোমার অদৃষ্টে যে কেমন দুঃখ লেখা আছে আমি সেটা এখন কল্পনাও করতে পারছি না। আমাদের কথা শুনে তারুণচন্দ্র প্রথমে দু একবার বলল, আমি আমি এসবের কিছুই জানি না, বিশ্বাস করুন রসিক মিথ্যে করে আমার নাম বলে আমাকে ফাঁসিয়েছে। কিন্তু অবশেষে ইচ্ছা করেই হোক বা অনিচ্ছাই হোক সে সমস্ত কথা বলতে বাধ্য হল। তার সঙ্গে আর কোন কোন ব্যক্তি ছিল তাদের নামও সে বলে দিল। এছাড়া চুরি যাওয়া সমস্ত জিনিসপত্র যেখানে রেখেছিল সেখান থেকে এক এক করে সব বার করে নিয়ে এলো। সেই সব জিনিসপত্রের অধিকাংশই গ্রামের বাইরে একটি ফাঁকা জমির মধ্যে পুঁতে রাখা হয়েছিল। অপর আসামিদেরও ধরে বন্দি করে এবং চুরি যাওয়া সমস্ত জিনিসপত্র সঙ্গে নিয়ে আমরা কলকাতায় ফিরে এলাম। আমাদের কাজ দেখে আমাদের ঊর্ধ্বতন কর্মচারী এবং পাড়া প্রতিবেশী সকলেই যেমন সন্তুষ্ট হলেন, রসিকের মুখে তেমনই ভয় এবং বিষাদের ছায়া পড়ল। প্রথমে সমস্ত কথা অস্বীকার করলেও অবশেষে সে বলল, আমি কি করব, খুড়োমশাইয়ের কুপরামর্শেই আমি এই কাজ করেছি, এই কাজ সম্পন্ন করার জন্য প্রায় দুবছর ধরে আমরা ক্রমাগত চেষ্টা করে আসছি, কিন্তু এই বৃদ্ধার সাবধানতার জন্য কোনোভাবেই কৃতকার্য হতে পারছিলাম না। যে রাত্রি চুরি করার বন্দোবস্ত হয়েছে, যখনই আমি আমার শয্যা ত্যাগ করার চেষ্টা করেছি, তখনই বৃদ্ধা উঠে পড়েছেন আর আমাদের কাজে ব্যাঘাত ঘটেছে। যখন দেখলাম কোনোভাবেই আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারছি না, তখন বাধ্য হয়েই আমাদের এই শেষ উপায় অবলম্বন করতে হলো। এর জন্য আরও দুজন লোককে আমাদের দলে নিতে হয়। এর মধ্যে একজন ডাক্তারখানায় কাজ করেন, সুতরাং তার দ্বারা সহজেই ক্লোরোফর্ম সংগ্রহ করা হলো। যখন দেখলাম বৃদ্ধা ঘুমে অচেতন, তখন শিশি থেকে একটুখানি ক্লোরোফর্ম নিয়ে আগে থেকে রাখা একটি রুমালে ঢেলে বৃদ্ধার নাকের কাছে ধরলাম। কিছুক্ষণের মধ্যেই উনি অজ্ঞান হয়ে গেলেন। তখন আমি দরজা খুলে বাইরে গেলাম। সদর দরজা খুলে সেখানে সকলে আমার অপেক্ষায় বসেছিল। সেখানে গেলাম, আমার কাছ থেকে সব শুনে তারা আমার পিছন পিছন ঘরের মধ্যে প্রবেশ করল। যেখানে লোহার সিন্ধুকের চাবি থাকতো তা আমি জানতাম। সেই বাক্স আমি ওদের দেখিয়ে দিলাম। তারপর ওরা সাধ্যমতো জিনিসপত্র বার করে নিয়ে গিয়ে পালালো। অন্য একটি রুমালে অতি সামান্য মাত্রায় ক্লোরোফর্ম ঢেলে আমি আমার কাছে ফেলে রাখলাম, যাতে আমারও সমান নেশা হয়। কারণ আমি ও উনি যদি একইভাবে পড়ে থাকি, তাহলে তো কারো সন্দেহ হবে না আমার যতটা নেশা হয়েছিল বলে আপনারা মনে করেছিলেন, বাস্তবিক ততটাও কিন্তু নেশা হয়নি। ওরা চুরি করলে তোমার কি লাভ ছিল? আমাদের মধ্যে এই বন্দোবস্ত ছিল, যতক্ষণ না পর্যন্ত গোলযোগ মিটবে ততদিন পর্যন্ত সমস্ত জিনিসপত্র লুকিয়ে রাখা হবে। তারপর সব মিটে গেলে আমরা সকলে মিলে সেগুলি ভাগ করে নেব। আমি নেব অর্ধেক, এক চতুর্থাংশ নেবেন খুড়োমশাই, অবশিষ্ট অংশ বাকিদের মধ্যে ভাগ হবে। যাই হোক, কত রাতে তোমরা এই কাজ করছিলে? ভোর 4-5 মধ্যে। তবে ঘড়িটির অবস্থা ওরকম করা হয়েছিল কেন? তার কারণ, পাড়ার দুজন লোক সেদিন 10:30 সময় ওনার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তাদের ওপরই সব সন্দেহ পড়বে, আর আমাদের ওপর কিছু পড়বে না, এই ভেবেই ঘড়ির খাটা ঘুরিয়ে সেরকম করে রাখা হয়েছিল। মানে সেই সময় পাড়ার যে কোনো লোক এখানে এসেছিল সে কথা তো এতদিন পর্যন্ত তোমরা কেউই বলনি? ভয়তে কেউ হয়তো বলেনি, কিংবা ভুলে গিয়ে থাকবে। ভব সেখানেই উপস্থিত ছিলেন। তিনি তখন বললেন, রসিক যা বলছে তা সত্যি। ও কথা আমার মনে ছিল না। কিন্তু ঘরের পশ্চিম দিকের দরজায় অস্ত্রের চিহ্ন ছিল কেন? বাইরের লোক এসে অস্ত্র দিয়ে দরজা খুলে ঘরের মধ্যে প্রবেশ করেছে, সেটা সকলকে দেখানোর জন্যই এমনটা করা হয়েছিল। এইভাবে সমস্ত অনুসন্ধান শেষ করে আসামিদের ম্যাজিস্ট্রেটের কাছে বিচারের জন্য পাঠানো হলো। সেখান থেকে মোকদ্দমা দায়ের আদালতে গেল। বিচারে রসিক, তারণচন্দ্র এবং অপর দুই ব্যক্তি রসময় এবং প্রিয়নাথ সকলেরই 7 জন্য কারাদণ্ডের আদেশ হল। বৃদ্ধা তার সমস্ত চুরি যাওয়া জিনিসপত্র নিয়ে নিজের বাড়িতে ফিরে গেলেন। রসিক যেমন কর্ম করেছিল তার ফলও তেমনি পেল। শেষ হলো আজকের গল্প। আজকের গল্প পাঠেও দারোগা প্রিয়নাথের চরিত্রে স্নেহাদ্রি শেখর দাস এবং অন্যান্য চরিত্রে সুমিত দাশগুপ্ত, অরিত্র, বুবাই, নীলাঞ্জনা, পিনাকি, ঋতদীপ, সায়ন্তন। মূল গল্পটিকে অনুবাদ করেছে দেবস্মিতা। পর্ব পরিচালনায় গল্পের ঠিকানা চ্যানেল থেকে সায়নদীপ। প্রযোজনা ও সম্পাদনায় রাকিব ও দেবদত্ত। সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ সায়নদীপ। প্রচ্ছদ অলঙ্করণে কৃষ্ণেন্দু এবং গল্পের সূত্রধার আমি সৌরভ। কেমন লাগলো আমাদের আজকের গল্প সেটা কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক শেয়ার করে দিন। দেখা হচ্ছে পরের গল্পতে। ততক্ষণ শুনতে থাকুন কল্পাসুর, দ্য গ্যালাক্সি অফ স্টোরিজ। ধন্যবাদ, শুভরাত্রি।